Vai, a seguir do shop. Aske kintu apnar propose korte dibo bhai. Ki jane nam Pia, abar kuara kore daken chocolate Pia. Aske jodi bhai ore propose korte na paren, apnar to kichu komui na bhai. Magar ore meralam bhai. Bhai, biye. তোমার বড় আপু কোথায়? ও বাসায় আসতেছে। তুমি এই চকলেটটা খেতে থাকো, আমি তোমাকে একটা গান শুনাই, কেমন? ঠিক আছে। ভাইয়া তুমি কিছু পারো না, এখন ডিজিটাল যুগ, নতুন কিছু করো না হলে দেখো এই যে। अक्कर बक्कर बम्बे बो अस्सी नब्बे पूरे सो रात बजे दोबारा अभी तो ये मैं आया थोड़ा चाबुक फिगर राइफेलर ट्रिगर और दीवाना रे हमारे जिगर তুই যে চকলেটটি প্রিয়া নটি হটি দুষ্ট মিষ্টি তুই যে চকলেটটি প্রিয়া তুই যে চকলেটে পিয়া নটি হটি দুষ্ট মিষ্টি তুই যে চকলেটে পিয়া তুই যে চকলেটে পিয়া নটি হটি দুষ্ট মিষ্টি তুই যে চকলেটে পিয়া তোর চাবুক ফিগার রাইফেলের ট্রিগার ও দিওয়ানা রে আমারে জিগার বুকের ভেতরে বাজে তোরে রিংটোন করলি চুরি কবে আমার মন নটি হটি দুষ্ট মিষ্টি তুই যে চকলেটে পিয়া।